الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم رواه الترمذي بإسناد حسن যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যারা সম্প্রতি পত্রিকা পড়েছেন তারা জানেন সরকারি একটা রিপোর্ট বেরিয়েছে যে অত্যন্ত চাঞ্চল্যকর এবং আমাদের সমাজের ভাঙনের একটা বলা যেতে পারে বিস্ফোরক সংবাদ এটা, যে পাশ্চাত্য দেশের মতো বাংলাদেশের সমাজ ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। বিশেষ করে ঢাকা শহরে এটার প্রবণতা খুবই বেশি। তার মধ্যে আবার যে আদমশুমারি করা হয়েছে সেখানে দেখা গেছে ঢাকা শহরে শিক্ষিত এবং উচ্চ বিত্ত পরিবারের মধ্যেই বিবাহ বিচ্ছেদের সংখ্যা সবচেয়ে বেশি। এ খবর বাংলাদেশের প্রেক্ষিতে বিস্ফোরণমূলক একটি খবর। মানুষের শেষ আশ্রয়স্থলে পৃথিবীতে তার পরিবার। পরিবার থেকে বেরিয়ে এসে আর কোথাও যেয়ে শান্তি পায় না। পরিবার থেকে বিচ্ছিন্ন করার জন্যই জেলখানায় রাখা হয়। সেখানে খানাপিনার সমস্যা নাই কিন্তু পরিবার নাই, ছেলে মেয়ে নাই। এই কষ্ট দেওয়ার জন্য মানুষকে জেল খাটানো হয়। পরিবার বিচ্ছিন্নতার চাইতে দুনিয়াবী কোনো আজাব আর কোন মানুষের জন্য হতে পারে না। এই আজাব আধুনিক পৃথিবীতে যারা নিজেদেরকে প্রগতিবাদী বলে দাবি করেন তাদের মধ্যে বেশি। এটা আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল তাদের উপর হয়েছে, আরো হবে। পাশ্চাত্য বিশ্বে বিবাহকে একটা সোশ্যাল কন্ট্রাক্ট মনে করা হয়, সামাজিক চুক্তি। চুক্তি যতক্ষণ থাকলো ততক্ষণ থাকলো, চুক্তি ভঙ্গ হয়ে গেল চলে গেল। এখন তার পাশ্চাত্যে বিবাহ নাই, এখন হয়েছে লিভ টুগেদার, একত্রে বসবাস। তো দুনিয়ার মানুষ খারাপ বলবে, তাই বলতে হয় অমুক অমুকের স্ত্রী, অমুক অমুকের স্বামী। আসলে স্বামীও তার মহিলার সংখ্যা কত সে নিজে বলতে পারবে না, আর স্ত্রীও তার পুরুষ লোকের সংখ্যা কত হিসাব করে বলতে পারবে না। কিন্তু সামনে একটা রাখতে হয়, তা রাখে। তাদের সন্তানরা যে কার সন্তান তারা নিজেরাও বলতে পারবে না। এই গরু ছাগলের সমাজ সৃষ্টির মূল কারণ হচ্ছে বস্তুবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। যখন মানুষ ধর্মহীন হবে তখন মানুষ পশুর চাইতে নিচে নেমে যাবে। ধর্ম হলে সেটাই যা ধারণ করে মানুষ বেঁচে থাকে। ধর্মকে হটিয়ে দেওয়ার জন্যই বস্তুবাদীরা, এরা শয়তানের এজেন্ট, এরা নানাবিধ যুক্তি দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। যখনই ধর্মীয় বান্ধন শিথিল হয়ে যায় তখনই পারিবারিক বান্ধন শিথিল হয়ে যায়। আর এটা হল বস্তুবাদটা পুরো একটা শয়তানি মতবাদ। কোরআন থেকে আমি দলিল দিচ্ছি, আপনাদের বুঝতে পারবেন। শয়তানের সবচেয়ে প্রথম হামলা হচ্ছে নারী পুরুষকে উলঙ্গ করা। যারা নবীদের কাহিনী বই পড়েছেন তারা জানেন, প্রথম খণ্ড পড়ে দেখবেন, আদমকে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় শয়তান কোন পলিসি করেছিল, সে ধোকা দিয়েছিল, হে আদম তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে যদি আমার কথা শোনো, কি করতে হবে, এই ফলটা খাও। আল্লাহ নিষেধ করেছে ফলে ধারে যাও না, খাওয়া তো পড়ে মুরগ বলা তাকরাবু হাজির সাজারা তাতা কুন আমি দোয়ালিম, ধারে যেও না। শয়তান তাকে খাইয়ে দিল, কি লোভ দেখালো, জান্নাতে তুমি চিরদিন থাকতে পারবে, শান্তি সবাই চায়। শয়তানি প্রতারণের ফাঁদে পা দিল, ফল খেল, হঠাৎ দেখলো যে আমার লজ্জাস্থান সব উলঙ্গ হয়ে গেছে। দুজনের যে জান্নাতের পোশাক পরানো ছিল একটি পোশাকও নাই। তখন তাড়াতাড়ি জান্নাতের গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করল। এটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি লেখার মধ্যে যে শয়তানের প্রথম কাজ হচ্ছে মানুষকে উলঙ্গ করা, নগ্ন সভ্যতা, এটা শয়তানের অবদান, প্রথম অবদান। দুই নম্বর কাজ হচ্ছে শয়তানের পারিবারিক বিচ্ছেদ ঘটানো। সুরে বাকারা পড়ুন 102 নম্বর আয়াত, ওমা ইউআল্লামানা মিনহাদিন হাত্তা ইয়াকুল ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি ওমা হুম বিদ্দাররিন মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ। আপনারা হারুত মারুতের গল্প শুনছেন না, দুই ফেরেশতার নামাইছিল আল্লাহ, এরা এসেছিল জাদু থেকে মানুষকে ফিরিয়ে নবুয়তের উপরে বিশ্বাসী করানোর জন্য। জাদু মানুষের ক্ষতি করে, উপকার করে না, মানুষ গিয়ে তাদের কাছে এই সমস্ত জাদু শেখার চেষ্টা করত। তারা আগেই বলতেন, দেখো আমাদের কাছে শিখো না কিছু, আমরা এসেছি পরীক্ষার জন্য। ফালা তাকফুর, তোমরা কুফর অর্জন করো না। ওরা তো শুনত না, ওরা বলতো আমাদের কি করে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটবে, এই বউটা পছন্দ হচ্ছে না, একটা বিয়ে করবো, তুমি এর খুঁজে আমাদের জাদু শিখাই দাও। তো ওই শয়তানরা মানে দুষ্ট লোকেরা এইটাই শিখত, মা ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কিভাবে হবে সেটা শিখত। এখন পর্যন্ত অনেকে তাবিজ কবজ দেয়, দেখবেন স্বামী স্ত্রীর বিচ্ছেদ করে দেয়, সুন্দর একটা সংসার ভেঙে তছনছ করে দিচ্ছে জাদুবিদ্যা করে, অন্যভাবে করে, তাতে পানি পড়া দিয়ে দিল। অনেক কৃষক বের হয়েছে আজকাল, বলতে পারবো না, এগুলো শয়তানের সে যুগে ছিল, সুলেমানের যুগে, এ যুগে আসছে। তাহলে শয়তানের প্রথম কাজ হচ্ছে নগ্নতা, দ্বিতীয় কাজ হচ্ছে সংসার ভেঙে দেওয়া। এই দুটি কাজই পাশ্চাত্য বিশ্বে সভ্যতা, প্রগতি, আধুনিকতার নামে একেবারে সচরাচর হয়ে গেছে। শয়তানের আধুনিক আরেকটি নাম হল ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। এটা পুরো শয়তানের ফাঁদ, নারীকে ক্ষমতায়ন করার জন্য নারীকে বানানো হয়নি, ক্ষমতায়নের জন্য এটি পুরুষ। একই বাপ মায়ের দুটো সন্তান, একটা মেয়ে একটা ছেলে, কার গায়ে বল বেশি, পাগলও বলবে ছেলের গায়ে বল বেশি। পুরুষের দায়িত্ব হল নারীকে হেফাজত করা। নারী তোমার মা, নারী তোমার বোন, নারী তোমার মেয়ে, নারী তোমার স্ত্রী। একজন নারীর জন্য চারজন শক্তিশালী পুরুষকে আল্লাহ পাক রেখে দিয়েছেন, তার বাপ, তার ভাই, তার স্বামী এবং তার ছেলে। এই চারটা পুরুষ লোক একটা নারীর জন্য আল্লাহ পাক সেট করে দিয়েছেন। এদের সঙ্গে বিবাহ হারাম, এবং এরা ওই নারীর ইজ্জতের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে। এমন কোন বোন নাই যে তার ভাইয়ের সামনে তাকে কেউ অসম্মান করে। আল্লাহর প্রাকৃতিক বিধানটা কেমন আপনারা খেয়াল করে দেখেন। আপনি যে ধর্মের হোক না কেন, কোন মানুষ কশৃঙ্কালও তার সামনে তার মায়ের বেজ্জতি বরদাস্ত করতে পারে না। কারণ ওটা আমার মা হতে পারে নারী, কিন্তু সে আমার মা হতে পারে নারী, সে আমার বোন, আমরা একে মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। হতে পারে সে অন্য নারী, কিন্তু সে আমার স্ত্রী, তার ইজ্জতের বাঁচানোর দায়িত্ব আমার। আমার জীবন যাবে তবে আমার ইজ্জতি, নারীর ইজ্জতে হামলা হবে। এই যে বাধ্য সুন্দর বিধান আল্লাহ পাক করে দিয়েছেন, নারীকে ক্ষমতায় বসানোর জন্য নয়, পুরুষকে নারীর ভরণ পোষণের পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। নারী ঘর গুছাবে, পুরুষ বাহির গুছাবে, দুইজনের সমন্বয় ব্যতীত একটা সংসার কশৃঙ্খল চলতে পারে না। নারী পুরুষের বিবাহের উদ্দেশ্য হচ্ছে মানুষের বংশ বিস্তার। মানুষের বংশ বিস্তারের জন্য এককভাবে নারীও যেমন পারবে না, এককভাবে পুরুষও তেমনি পারবে না। উভয় উভয়ের মুখাপেক্ষী স্ত্রী সন্তান জন্মদান করবে, স্বামী তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা করবে। এটা যদি শেখার দরকার হয়, এটা কুকুর বিড়ালকে দেখেন তারা কিভাবে করে, তারাও কিন্তু ওই বাচ্চাকে কিভাবে মানুষ করে খেয়াল করে দেখবেন। একটা চিল এসে গেছে, কুকুরকে ডাক দিল, সব মায়ের পাখনার তলে গিয়ে আশ্রয় নিল। তাদের মধ্যেও কিন্তু এরকম একটা ব্যবস্থা আছে, মানুষের মধ্যেও এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। নারী সংসার দেখবে, সন্তান দেখবে, চব্বিশ ঘন্টার মধ্যে তার পাঁচ মিনিট ফুরসত নেই একটা মহিলার। প্রচন্ড শীতে বাচ্চা কাঁথায় পেশাব করে, পায়খানা করে, মা ওই রাতে উঠেই নিজের সমস্ত আরামকে হারাম করে দিয়ে ওই বাচ্চার পেশাব পায়খানা ধুয়ে সাফ করে। এখনই আপনারা গরম পানির ব্যবস্থা করা শিখেছেন। আমরা যখন ছোট ছিলাম গরম পানির চিন্তাই করা যেত না। বর্ষাকালে তো পলটাটা ভিজে যেত, কাঠও ভিজে যেত। ওইভাবেই ওম করার জন্য বুকের মধ্যে করে নিয়ে গরম করার জন্য বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছে মায়েরা। বাবা কিছুই খবর রাখে না, বাবা দেখবেন নাকলে ঘুমাচ্ছে। এই করে করে একটা সন্তান মানুষ হয়। আর ওই নারীকে দিচ্ছেন আপনি চাকরি পাঠিয়ে, ওই নারী গার্মেন্টস চাকরি করবে, ওই নারী আবার সংসার চালাবে, ওই নারী আবার বাচ্চা মানুষ করবে। একটা নারীর উপরে একটা জুলুম নাকি? ইসলাম এই জুলুম হারাম করে দিয়েছে। কাবরেদার হে পুরুষ সমাজ, তুমি তোমার নারীর ভরণ পোষণের দায়িত্বশীল, নারী কশৃঙ্খলেও ভরণ পোষণের দায়িত্বশীল নয়। যে পুরুষ তার নারীর ভরণ পোষণের যোগ্যতা রাখে না, ও পুরুষের অধম। এটাই হল বিধান। হ্যাঁ, নারীর যে কিছুই করতে পারবে না তা নয়, সংসার দেখে যদি সুযোগ থাকে পর্দা পর্দার মধ্যে থেকে সে অবশ্যই উপার্জন করতে পারে, নিষেধ নাই। আল্লাহ রাসূলের স্ত্রী হাফসা, তার নামই ছিল উম্মুল মাসাকিন, তিনি ঘরের মধ্যে বসে ব্যবসা করতেন। তার বড় স্ত্রী খাদিজাতুল কুবরা প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার চেহারাকে দেখতে পাইত না। আমাদের দেশে একটা শয়তানি নতুন ফাঁদ তৈরি হয়েছে, স্লোগান তৈরি হয়েছে, নারীর ক্ষমতায়ন চায়। খবরদার, এই ধোকা কেউ পড়বেন না। যারা একথা বলছে তারা নারীকে ধ্বংস করার জন্য পায়তারা করে। এর সঙ্গে আরো অনেক কিছু যোগ হয়েছে, বাল্য বিবাহ নিষিদ্ধ আইন হয়েছে না? 18 বছরের আগে বিয়ে দিলে পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে। পুলিশকে এই ক্ষমতা কে দিল? পুলিশকে আল্লাহর উপরে ক্ষমতাশালী হয়ে গেল? সরকার যদি এই আইন করে, সরকার নিজের গজব নিজে ধ্বংস হবে। 18 বছরের বয়সের আগে ওই মেয়েটা ধর্ষিত হবে, তার ইজ্জতের মূল্য কে দিবে? স্কুল কলেজে হয়েছে সহশিক্ষা, এই সহশিক্ষা হল আর একটা বড় ফাঁদ। সহশিক্ষা পড়ে নারী পুরুষ এক অপরে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকাল যত অপরাধী, অধিকাংশ কিশোর অপরাধী, ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে 15-16-17 বছরের বয়স, তারা আপোষে একই ক্লাসে পড়ে, তারাই পরস্পরের উপরে নির্যাতন করছে। এমনকি হত্যা করে ফেলেছে। সেদিন চিড়িয়াঙ্গা তো হয়েছে, ছয় বন্ধু মিলে একটা মেয়ে ঈদের দিন বিকেলবেলা একদম মেটিতে জড়গে ফেললে, তাই যেহেতু সহশিক্ষা। সরকার মনে করে জেন্ডার বৈষম্য চলবে না, কারোর মধ্যে কিছুই নেই। যদি বলি যারা আইন করে মন্ত্রী বাহাদুররা, নিজেদের মধ্যে কি জেন্ডার বৈষম্য আছে? তোমাদের মধ্যে কি যৌনতা নাই? বেহাদব মন্ত্রী হয়েছে, লজ্জা শরণ নেই তোমাদের? তোমার মেয়ে কি একটা ছেলের সামনে দিবে? নিজের মেয়ের বেলা যেটা পারো না, অন্যের মেয়ের বেলা সেটা করো কেন? স্বভাববৃদ্ধ কোন আইন পৃথিবীতে কোশ্চিন কালো চরণে আজও চলবে না। ইসলাম স্বভাব ধর্ম। তোমার মেয়ের দিয়ে তাকলে আর একটা ছেলে যেমন ভিতরে যৌনতা আসে, ঠিক তোমার ঠিক একই অবস্থা হয়। অথচ এই স্বভাববিরুদ্ধ আইন করে পাশ্চাত্যে লেজুর বৃত্তি করতে গিয়ে তোমরা এগুলো করছো। অথচ পাশ্চাত্যে বড় বড় মনীষীর অসংখ্য বিবৃতি রয়েছে, ইসলামের কাছে ফিরে যাও। অসংখ্য মহিলা নেত্রী ইউরোপের, রাশিয়ার, আমেরিকার নাম করে করে বলা দিয়ে শুরু করি, ওর উপরে এক ঘন্টা চলে যাবে। তারা উদাত্ত কণ্ঠে বলছে পৃথিবীকে, হে মানুষ ফিরে এসে ইসলামের কাছে, নইলে হে নারী জাতি তোমাদের রেহাই নাই, তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এই পুরুষেরা বিভিন্ন আইন বানিয়ে বানিয়ে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূলের নির্দেশ, তাজাওয়াজুল উদুদ আল ওয়ালুদ, হে পুরুষরা তোমরা বিয়ে করো ওই সমস্ত মেয়েদেরকে যারা প্রেমময়, যারা তোমাকে ভালোবাসে, এবং ওয়ালুদ অধিক সন্তান দায়িনী। আপনি করছেন কি? সন্তান চলবে না। চীনে একটা সন্তান, বাংলাদেশে দুটো সন্তান যথেষ্ট, একটা হলেই ভালো হয়। কতটা বেদব এই সমস্ত এরা সব নেতা নেত্রী সেজে বসে আছে, ভোট নিয়ে পাঁচ বছর জন্য জুলুমের লাইসেন্স পেয়ে গেছে এরা। যা খুশি তাই করবে, মুখে বলবে কোরআন সুন্নাহ বাইরে কিছু করবে না, কাজের বেলা কোরআন সুন্নাহকে খতম করার জন্য প্রতি পদে পদে চেষ্টা করে। কারণ আল্লাহ ফাইনি মুকাসিরুম বিকুমুল উমামা, আমি আমার উম্মতের বৃদ্ধি দেখে কেয়ামতের মাঠে আমি গর্ববোধ করব। সারা পৃথিবীতে গণতন্ত্র আপনারা করেন, সংখ্যা যদি বেশি সেটি ভালো, মুসলমানের সংখ্যা বাংলাদেশের কুমুক এটি আপনারা চাচ্ছেন নাকি? খ্রিস্টানদের সংখ্যা বাড়লে আপত্তি নাই, মুসলমানের সংখ্যা বাড়লে তো আপত্তি কেন? কারণ একটাই তো, বুঝতে পারছেন, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে সমস্ত অমুসলিম বিশ্ব একাকটা হয়ে আছে। মুসলিমের সংখ্যা বাড়বে, আল্লাহ দ্বীনের আমলকারীর সংখ্যা বাড়বে, দুনিয়াতে শান্তি নামবে। বাংলাদেশের মানুষ মুসলিম দম্পতি কল্পনাই করতে পারে না, স্বামী স্ত্রীর বিভেদ এবং বিচ্ছেদ কোনদিন এটা ছিল না। যতদিন বাল্য বিবাহ ছিল, ওই ছোট্ট মেয়েটি যখন নতুন সংসারে আসছে, সে মরে গেলেও কোশ্চিন কাল বিচ্ছেদের চিন্তাই করতে পারে না। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মায়েদের সে বক্তব্য শুনলে হতভম্ব হয়ে যেতে হয়, মানে যখন ছোট্টবেলায় চোদ্দ বছর বয়সে এসেছিলাম এই সংসারে, তখন থেকে মাটি কামড়ে আছি, বাবা রাজশাহীতে যাব না, ওই বিল্ডিং এর আমার দরকার নেই, এই মাটির ঘরেই আমি থাকব। এই মহব্বত কোচ্ছিন কালেও কোথাও আপনি পাবেন না। বহু ছেলে চেষ্টা করে, মা তুমি ঢাকায় এসো, আমি সুন্দর মোজাইক করে বাড়িতে থাকি। মা বলে, না তো বাবা রেখে গেছে মাটির ঘর, এখানেই থাকব, এটা ছাড়ব না। এই মহব্বত পারিবারিক বন্ধন, এটাকে ধ্বংস করার জন্যই শুরু হয়ে গেছে সমস্ত খেলা, বাল্য বিবাহ বন্ধ। কোরআন পরিষ্কার বলছে সুরা তালাক পড়েন চার নম্বর আয়াত, যে সমস্ত মেয়েদের ঋতু বন্ধ হয়ে গেছে তাদের জন্য তিন মাস ইদ্দত, যাদের এখন ঋতু আসেনি তাদের যদি কোন কারণে তালাক হয়ে যায় তাদেরও তিন মাসের ইদ্দত। তার অর্থ কি হল? যাদের ঋতু আসেন তারা কি নাবালিকা না? কোরআন জায়েজ করে দিচ্ছে, আপনি আইন করে নাজায়েজ করে দিচ্ছেন, এই হিম্মত আপনি কোথায় পেলেন? লাভ হয়েছে এই, আপনার নিজের ঘরের মেয়ে আজকে ধর্ষিতা হচ্ছে, ঠেকানোর ক্ষমতা নেই। বিগত সরকারের বিদ্যুৎ মন্ত্রী বউ নিজে ধানমন্ডির ওখানে রিক্সালাদের সামনে কয়েকটা সন্ত্রাসীর বখাটে অ্যাটাক করেছে তার উপরে, ভাগ্য করে পথচারীদের হস্তক্ষেপ সে বেঁচে গেছিল ওই দিন, আমাদের ওই দিন শেষ হয়ে যেত। প্রতিদিন পত্র খুলে এগুলো পাবেন। এখন শুরু হয়েছে স্বামী স্ত্রী পারস্পরিক অবিশ্বাস, কেন হচ্ছে লিখছে পত্রিকায়, স্বামী স্ত্রীর পারস্পরিক অবিশ্বাস, পরকীয়া প্রেম বিশেষ কারণে বিচ্ছেদ ঘটছে। এগুলো আমাদের সমাজবিজ্ঞানদের অভিমত, কোরআন অনেক আগেই বলে দিয়েছে, বিবাহ এটা জান্নাতে যাওয়ারটা সোপান মনে রেখো, বিবাহটা কোন সোশ্যাল কন্ট্রাক্ট নয়। জান্নাতে যারা যেতে চাও তারা বিবাহ করো। কিভাবে করবে? সূরা বাকারা 261 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলে দিচ্ছেন সাবধান, ওলা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতু মুশরিকাতুন খায়রুম মিন আবদিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। তোমরা কোন মুশরিক নারীকে বিবাহ করো না যতক্ষণ সে ইমান না আনে। একটা মুশরিক মহিলা যতই সুন্দরী হোক, তোমাকে মোহিত করুক না কেন, সে কখনোই উত্তম নয় একজন ইমানদার মহিলার চাইতে। ওলা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা কোন মুশরিক ছেলেকে বিবাহ করো না। নারী জাতিকে বলা হচ্ছে, আগেরটা হল পুরুষদেরকে, এবার নারীকে বলা হচ্ছে তোমরা কোন মুশরিক ছেলেকে বিবাহ করো না হাত্তা ইউমিনু, যতক্ষণ না ওই ছেলেটি ইমান না আনে। ওলা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, মনে রেখে দিও একটা ইমানদার ছেলে মুশরিক ছেলের চেয়েতে অনেক উত্তম। ওলাউ আজাবাকুম, যদি ওই ছেলেটির স্বাস্থ্য চেহারা ধন সম্পদ বেশি থাক না কেন। উলায়কে ইয়াদউন ইলান নার, এটি আসল কথা। মুশরিক ছেলে, হে মহিলা সমাজ, হে মুসলিম সমাজ, তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। আল্লাহ ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন। ওয়াল মাগফিরা বিইজনি, এবং তার ক্ষমার দিকে, আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকেই ক্ষমা করেন। তা আল্লাহ আহ্বান করেন মানব জাতিকে জান্নাতের দিকে, আর মুশরিক সমাজ আহ্বান করে মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। মুসলমানদের বিবাহ জান্নাত পাওয়ার স্বার্থে, অন্য কোনো কারণে নয়। যদি এটা না হতো নবীরা বিবাহ করতেন না, বিবাহের এত দরকার তাদের ছিল না যদি আল্লাহর হুকুম না থাকত এখানে। আল্লাহ ইউবাইনু আয়াতি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ পাক তার আয়াতসমূহকে মানুষের জন্য ব্যাখ্যা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। তাহলে এই আয়াত প্রমাণ করছে আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছেন বিধায় মুশরিকদের সঙ্গে বিবাহ শাদী চলবে না। হাদিসে বলা হচ্ছে লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা, মুসলমান কোন কাফেরের সম্পত্তির উত্তরাধিকারী হবে না। বিবাহ তো চলবেই না, সম্পত্তির পরস্পরের উত্তরাধিকারী হবে না। হ্যাঁ, আমরা তো দেখতেই পাচ্ছি আপনাদের নেতা নেত্রীদের মাশাআল্লাহ, ইউরোপে আমেরিকায় ছেলেরা সব বিয়ে করছে, আর কোন ধর্ম টর্ম ব্যাপার সবার নাই। তো মাঝে আমাদের পাগলা গভর্নমেন্ট একটা আইন করতে চেয়েছিল হিন্দু মুসলিম বিয়ে দিতে হবে, একদিনও টিকবে না। মানে নিজের ছেলেকে বিয়ে দিয়ে সে একই খ্রিস্টানের সাথে, এখন নাতিপুতিকে মুসলমান বলতে হবে না খ্রিস্টান বলতে হবে, বিবাদ বেড়ে গেছে না। এখন সেই সমস্যার সমাধান করার জন্য বাংলাদেশ আইনটাই পাল্টে দাও, হে মুসলমান হিন্দুর সাথে বিয়ে করো, হে হিন্দুরা মুসলমানের সাথে বিয়ে করো। তাহলে আমি বেঁচে যাই, আমার ছেলে খ্রিস্টানের সাথে বিয়ে করেছে, আমার তো বাঁচার পথ হয়। জিনা সাহেব, তোমার কারণে আমরা জাহান্নামে যেতে রাজি নই। আল্লাহ ইয়াদুহুম ইলা জান্নাহ, আল্লাহ আমাদের জান্নাতে যে ডেকেছেন পরিষ্কার বলে দিয়েছেন মুশরিকের সঙ্গে বিয়ে শাদী চলবে না। সূরা বাকারা 261 নম্বর আয়াত, মুখস্থ রাখেন এগুলা। যারা হুঁশিয়ার মুসল্লি প্রতিটি কথা খেয়াল করে শুনবেন, এগুলো নিজের জীবনে আমল করার চেষ্টা করবেন। দলাদলি পাটাপাটি কোনটাই কবরে টিকবে না, কবরে একা যেতে হয় মনে রাখবেন। কোরআন আয়াতের বাইরে যদি কোনো কাজ করেন কোনো ব্যাটারির রেহাই নাই। এরপরে আসেন রসুলের হাদিসগুলো একটা একটা বলে দিই, তাহলে বেশি ব্যাখ্যা দেওয়া লাগবে না। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المراه لاربعها تنكح المراه لاربع لمالها ধন সম্পদ আছে কিনা لحسبها তার সামাজিক মর্যাদা কেমন আছে বলে جمالها তার সৌন্দর্য দেখে বলে دينها তার ধর্ম দেখে তার دین দেখে ফজফর লে জাতে দিন তার ব্যাত ইয়াদা, সাংঘাতিক কথা লাস্ট আল্লাহ বলে দিলেন তুমি এই চারটে গুণের মধ্যে দিনকে অগ্রাধিকার দাও, যদি না দাও তার ব্যাত ইয়াদা কা ধ্বংস হোক তোমার দুটা হাত। কি সাংঘাতিক কথা! তারপরে ইয়াদা আবি লাহাব আছে না কোরআনে, এটা ওরকম তার ব্যাত ইয়াদা কা, যদি এই চারটে গুণের মধ্যে, অর্থাৎ কি কি বললাম, প্রথমে মাল, তারপরে মর্যাদা, তারপরে সৌন্দর্য, তারপরে দিন, এই দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, এই দিনকে অগ্রাধিকার যদি না দাও তুমি ধ্বংস হবে। আর কিছু বলার আছে? কালমে বিয়ে করা যাবে না। আমাদের ছেলেদের কত যে নাক উঁচারে, বাপরে বাপ, খুঁজে খুঁজে সাদা খুঁজে বেড়ায়। রং আল্লাহ সৃষ্টি করে। আমার একটা আত্মীয় আছে, ভাগ্নি ভাগ্নি জামাই উভয়ে আমাকে তো আপনারা চিনছেন, আমার চাইতে কালো। আল্লাহ তাদের একটা মেয়ে দিয়েছে, ওইরকম সাদা মেয়ে আমি দেখিনি আজ। ওই যে করতে গেল আল্লাহ। এবার ঠেলা সামলাম, এর জবাব আছে কিছু? যদি বলেন দাদা দাদি ছিল, ও দাদি ও নানি তো আমার বোন, কই কোথা থেকে আসলো? অথচ একই ফ্যাক্টরি একই মায়ের গর্ভে সন্তান হচ্ছে, একটা ছেলে ফর্সা একটা ছেলে কালো, হচ্ছে না এরকম? কি করে হয়? এরপরও বিয়ের সময় আগে দেখো সাদা কিনা, তারপরে দেখবো অন্য সব বাচ্চার দাম। বহু মেয়ের বিয়ে হচ্ছে না, পড়ে আছে ঘরে ঘরে, যেহেতু আল্লাহকে রং কালো করেছে, ওরা বিয়ে হবে না। গুণ দেখবে না, দিন দেখবে না, সব আউট হয়ে গেছে। ফলে বিচ্ছেদ বাড়ছে। ওই সাদা মেয়েটা যখন আর একজনের নজরে পড়ে যায়, সেও তো বলে তাই সাদা, আমি একটু দেখি কিরকম। বাস খেলা শুরু হয়ে গেল গোপনে গোপনে, প্রথমে গোপনে পরে আউট, ছেলে মেয়ে চলে গেল কোথাও, হাটে খবর নেই। কারণগুলি পরে বলছি, আগে হাদিসগুলো শুনে নেন। তাহলে সর্বাগ্রে অগ্রাধিকার থাকবে, ছেলেদেরকে বলছি মেয়েটা দিনদার কেন সেটা দেখো। ঠিক ছেলের ক্ষেত্রে মেয়েদেরকে বলছি, তোমরা দেখো তোমাদের যার বরের সম্পর্কে কথা হচ্ছে ওই ছেলেটি দিনদার কেন। আসেন পরের হাদিসটা। ও এখানে একটা যোগ করে দিই, আল্লাহ রাসূল বলছেন, মান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'ই আদ-দুনিয়া আল-মারাতুস সালিহা, রওয়াহু মুসলিম। পুরো দুনিয়াটাই হলো সম্পদ, ভোগের সামগ্রী, পুরো দুনিয়াটাই। আর এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে পুণ্যশীলা স্ত্রী। যার ঘরে নেককার স্ত্রী আছে তার ঘরে জান্নাত আছে, কিচ্ছু লাগবে না। শুধু একটা নেককার স্ত্রী চান। আপনি গাছতলায় বাস করেন, স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায় না, আপনার মতো সুখী মানুষ আর দুনিয়াতে নাই। আপনি মোজাইক করে বাড়িতে থাকেন, আপনি পড়ে আছেন জ্বরে কাতরাচ্ছেন, স্ত্রী ওদের ঘরে শুয়ে টিভি দেখছে, আপনার মতো জাহান্নামি পুরুষ আর নাই, তাই না? কিসের দুনিয়া? থাকবো তো 25 বছর 30 বছর দাম্পত্য জীবন থাকবে, বেশি বেশি 30 বছর বসে বিয়ে করলেন আর 25 বছর দাম্পত্য জীবন, 55-60 বছর দুনিয়া থেকে আউট, মানে ডাইরেক্ট কবর, এই তো পুঁজিবাটা তো এইটুকুই। এই 25-30 বছর জীবনটা যদি স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত ভালোবাসা না থাকে, তো জীবনটা কিসের? অবশ্যই জেলখানা দিয়ে থাকে অনেক ভালো, একই ঘরে বসবাস করে কার সঙ্গে সম্পর্ক নাই। স্বামীর ব্যথায় যে স্ত্রীর চোখে পানি আসে না, স্ত্রীর বেদনায় যে স্বামীর চোখে পানি আসে না, ঠিক ওই সংসার। আর এই পরস্পর এই মহব্বত ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে সুন্দর একটি সংসার জীবন। ওই সন্তানরা দেখে তাদের মা বাপের মধ্যে কি সুন্দর মহব্বত, তাদের মধ্যে পরস্পরের ভাই বোনের মধ্যে ঠিক একই রকম মহব্বত সৃষ্টি হয়। কারণ তারা জানে আমাদের কারণে যদি মা বাপের অন্তরে আঘাত লাগে আমরাও জাহান্নামী হয়ে যাব। অত মা বাপ যেমন পরস্পরের ভালোবাসে, আমরা আমাদের পরস্পর কেমনি করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবো? ভাইয়ের ব্যথায় ভাই ব্যথিত হবে, বোনের ব্যথায় ভাই ব্যথিত হবে, ভাইয়ের ব্যথায় বোন ব্যথিত হবে। এই তো সংসার, দুনিয়াটাই তো মায়ার সংসার। যেখানে মায়া নেই মহব্বত নেই, দুনিয়া কিসের? জাহান্নামে কি মায়া মহব্বত আছে? থাকলে জান্নাতে আছে। তো দুনিয়া জান্নাত হবে তখনই যখন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা দৃঢ়তা লাভ করবে। এই জন্য আল্লাহ সেই হাদিসটা বলে দিয়েছেন। এরপরে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকহু ফাযাজ্জুহু ইয়্যাহ ওয়া ইন লাম তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরযি ওয়া ফাসাদুন আরীদ, রাওয়াহু তিরমিযী বিসনাদিন হাসান। মেয়েরা শোনেন ভালো করে হাদিসটা, কারণ আমাদের কানে অনেক কথা এসছে, বাপ বিয়েতে রাজি, মা রাজি নয় বলে বিয়েটা হল না। এখন মায়ের নজরের লোক কোন জামাইটা কত কোটিপতি বড় লোক, বড় চাকরি করে, মানে সরকারি চাকরি, মানে ঘুষি চাকরি, বুঝতে পারছেন? মেয়েরা বিয়েতে রাজি, দিনদার ছেলে যদি গরিব হয়, কিন্তু মায়েরা হলো এত বখিল মায়েদের অত্যাচারে মেয়ে বিয়ে হয় না ভালো জায়গায়। অতএব মায়েরা শুনে ডাকেন হাদিসটা, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আল্লাহ রাসূল বলছেন, ইজা খাতাবা আহাদুকুম, যখন তোমাদের কাছে এমন কোন ছেলের পয়গাম আসে তো মেয়ের জন্য, মান তারদাউনা দীনহু ও খুলকহু, যার দিন এবং তার চরিত্র সম্পর্কে তোমরা নিশ্চিত হতে পেরেছ যে ছেলেটা সত্যিকার দিনদার, সত্যিকারে চরিত্রবান, ফাযাজ্জুহ, খবরদার তার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিয়ে দাও, দেরি করো না, ছেলের টাকা পয়সা দেখা দরকার নেই, দেখো ছেলেটা ভালো কিনা, ফাযাজ্জুহ, ওকে বিয়ে দিয়ে দাও। ওয়াইল্লা তাফআলুহ, এবার দেখেন, যদি বিয়ে না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীজ, এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি হয়ে যাবে এবং ব্যক্তি চারিদিকে ফাসাদ মানে বিশৃঙ্খলা ব্যক্ত হয়ে পড়বে, সারা সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক সেটা আজকাল হচ্ছে না? বড়লোকদের ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ, যেগুলো টিকে আছে লোক দেখানো সৌজন্যের ক্ষেত্রে এখনো টিকে আছে, ভিতরে খুঁজে দেখেন কার সঙ্গে সম্পর্ক নাই, মহব্বত ভালোবাসা কিছুই তাদের মধ্যে নাই। অনেক আলেমের মধ্যে এরকম দেখা যাচ্ছে আজকাল, সাবধান হয়ে যান। যদি কোন দিনদার এবং চরিত্রবানকে আল্লাহ রসুল সর্বাগ্রে স্থান দিয়েছেন, দিনদার ছেলেদের যদি টাকা নাও থাকে সেই ছেলেকে আপনি মেয়ে দিবেন, ঠিক অনুরূপভাবে দিনদার মেয়ে যদি টাকাওয়ালার ঘরের সন্তান নাও হয়ে থাকে ওই মেয়েটিকে আপনি বৌমা হিসেবে কাছে নিয়ে আসবেন। বহু ইনস্ট্যান্স আপনাকে দেওয়া যাবে। বিগত যুগে বিখ্যাত খলিফা উমর বিন আব্দুল আজিজের নাম তো আপনারা শুনছেন তাই না, যাকে পঞ্চম খলিফার আশেদ বলা হয়, সারি খলিফা পরে যাকে খলিফার আশেদ বলা হয়েছে, তার মা কে ছিল জানেন? ইতিহাস তাকি করে আর একদিন বলবো, আজকে পর্যন্ত থাক। এই সময় তো বড় বড় মানুষের জন্ম হয়েছে, এমন এমন দিনদার মায়েদের গর্ভে, যে দিনদার মায়েরা তৎকালীন সমাজে খুবই উচ্চ পদস্থ কোন মানুষের মেয়ে ছিলেন না, কিন্তু তাদের দিনের কারণে তারা এই সমস্ত সুন্দর সুন্দর ঘরে বোম হয়ে এসছেন এবং তাদের গর্ভে জন্মলাভ করেছে বিশ্ব বিজয়ী বড় বড় সন্তানরা, যাদেরকে মানুষ সম্মান করে, তাদের নাম শুনে মানুষ গর্ববোধ করে। তো মায়ের খবর আপনার অনেকে রাখেন না। আপনার কি রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের খবর রাখেন? হিন্দু বলাই ভালো, মুসলমান থাক যা করে। আপনারা বলেন যে এসব হিজাব টুজাব কি হবে, পর্দা কি হবে, জেন্ডার বৈষম্য নয়, নারী পুরুষ দুটোই সমান, এর চেহারা একরকম ভাবে, ওর চেহারা একরকম ভাবে, অসুবিধা কি? হাইকোর্টের বিচারপতির গায়ে সাহেবরা পর্যন্ত এখন আইন জারি করতেছেন বিভিন্ন কলেজে, হিজাব চলবে না। আমাদের কতগুলো মাস্টার নামধারী শয়তান আছে, তারা কলেজ থেকে ছাত্রীদেরকে বের করে দিচ্ছে, এরা মাস্টার না, এরা শয়তান, এদের কাছে পড়ানোই উচিত না ছেলে মেয়ে। শুনে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে জীবনে কেউ চেহারা দেখতে পায়, এমনকি ওরা তো গঙ্গা স্নান করে না হিন্দুরা, মাঝে মধ্যে গঙ্গায় উনি গোসল করার জন্য যেতেন, বড় পালকি, ১৬ বেড়ার পালকি, আর ওনার ছিল ২২ বেড়ার পালকি, উনি ২২ জন নালে উঁচু করতে পারতেন না, সেই পালকি নিয়ে গঙ্গায় ডুবতেন, এমন বড় পালকি যে দিব্য দাঁড়িয়ে থাকা যায় তার মধ্যে, উনি ওর ভিতরে পালকি শুদ্ধ পানির তলা দিতে হবে, উনি ওর মধ্যে গোসল করবেন, ওর মধ্যে কাপড় চোপড় সব ঠিকঠাক করে নেওয়ার পরে এবারে টকটক টকটক ইঙ্গিত করবেন, এবার পালকি উঁচু হবে, চলে আসবে বাড়িতে। এটা কিসের লক্ষণ? উনি কি মুসলমান ছিলেন? কিন্তু তৎকালীন সময়ে হিন্দু হোক মুসলমান হোক প্রত্যেকের বাড়িতে এমন কঠিন পর্দা ছিল, অসুজম পশ্চা বলে একটা বাংলায় ভাষা আছে, ডিকশনারি দেখবেন, যাকে যে মহিলা কখন সূর্যও দেখেনি, এই ভাষা এখনকার ডিকশনারিতে আউট করে দেওয়া লাগবে, এখন ওইসব মেয়ে পাওয়া যাবে না। এই সমস্ত মেয়েদের গর্ভেই রবীন্দ্রনাথের মতন গুণী ছেলে জন্ম হয়েছে, যে মায়ের চেহারা, যে মায়ের বক্ষদেশ অন্যদের লোলুপ চোখের দৃষ্টি দ্বারা আহত হয়েছে, ওই মায়ের দুধ খেয়ে কশ্চিনকালে সুসন্তান পয়দা হতে পারে না। কথাগুলি মনে রাখার চেষ্টা করবেন। আজকে বিবাহ বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ হচ্ছে পর্দাহীনতা। আল্লাহর কোরআন বলছে, কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম ইহফাযু ফুরুজাহুম, হে আমার নবী, হে রসুল, তুমি পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে নত রাখে, ও ইহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। ঠিক পর্যায়েতেই মেয়েদেরকে বলা হচ্ছে, অকুল্লিল মুমিনাত ইয়াগযুদন মিন আবসারহিন ওয়া ইয়াহফাযন ফুরুজাহুন, তুমি নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আগে কিন্তু আল্লাহ পুরুষের পর্দা ফরজ করেছেন, এরপরে নারীর পর্দা ফরজ করেছেন। পুরুষকে পর্দা করে একটা নারী রাস্তাতে গেলে হাগে তাগে থাকে, কেন? বেটা দৃষ্টি নিচের দিকে তাকা, তোর পাদ দিকে। বেদব পুরুষ যেমন বেদব নারী তখন বলে তুমি তোমার ফ্রেন্ড, জেন্ডার বৈষম্য নাই, কিসের পুরুষ নারী সবই সমান, ভাই ভাই। যখন চেয়ারম্যান ছিলেন ডিপার্টমেন্টে, আর্টস ফ্যাকাল্টি মিটিং এ চেয়ারম্যানদের যেতে হয়, ডিন সাহেব যিনি পরবর্তীকালে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন আমাদের, প্রথম ইখতলাফ শুরু হয়ে গেল যে নারী শিক্ষিকাদেরকে অধ্যাপক বলতে হবে না অধ্যাপিকা বলতে হবে, পুরুষ টিচার ইয়ং যারা প্রভাষক বলা হয়, তো মহিলা টিচার ইয়ং যারা তাদেরকে প্রভাষিকা বলবো না প্রভাষক বলবো। বাংলা ডিপার্টমেন্টের উনি ডিন, তো বাংলা ডিপার্টমেন্ট প্রফেসর আর বাংলা বেশি পাকা মানুষ। এই ইখতলাফ চলল ঘন্টাখানেক, 90 জন টিচার আমরা, এক একজনে এক এক মত, নানা মুনির নানা পদ, সুবহানাল্লাহ বিহামদি, এক ঘন্টার পেছনে চলল। প্রভাষিকা কি প্রভাষক, এর ইখতলাফের কোন সমাধান হলো না, সেটা রাখা চলে রাখলো বাবা দরকার তো মিটিং করার, একটা সিঁড়া খাওয়া দাওয়া তিনগড়া বসে থাকবো নাকি, কথা বুঝলেন? প্রভাষক আর প্রভাষিকার সমাধান করতে পারেনি আমাদের টিচাররা, কারণ একদল টিচার বলছে জেন্ডার বৈষম্য নাই, মানুষ সবাই সমান, মানুষ মানুষ, ভাই ভাই, সাম্য মৈত্রী চাই, অতএব প্রভাষক সবাই সমান। আরে বেটা জেন্ডার বৈষম্য সাহেব থাকবে তো ওটা নারী কেন, বিকশ কেন বেটা? এই হলো আমার বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে একটা বড় জীবনের ঘটনা ঘটে গেছে। গুলো আল্লাহ বিভক্ত করে দিয়েছে, তুমি এক করবা, পারবে নাকি জীবনে? পারবা? তোমার বুক তো দুধ দেড় করো, ছেলে খাওয়া খালি বউ খাওয়াবে কেন, বেটা তুই একটু খাবা, তার বলে নাই তো গরুর দুধ কিনে কেন, নিজের দুধ দাও। এই সহশিক্ষা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। উঠতি বাসে তরুণ তরুণী পাশাপাশি বসে স্কুলে কলেজে মাদ্রাসায় যখন লেখাপড়া করবে, তখন তাদের মনটা কি লেখাপড়া দিয়ে থাকবে না অন্যদিকে থাকবে? নাম হয়েছে মাদ্রাসা, সেখানেও সহশিক্ষা। একটা রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনৈতিক দল, এক গাধারা বলে কি বোরকা পড়লে সব জায়েজ আছে, সব চলবে, বোরকা পরে মনের পর্দা হয় না, চোখে দেখলেই চোখ যে মনের কথা বলে, তোমরা গান গাও না, তোমার চোখে আমার চোখে কাজ শেষ, বোরকা কিছু করতে পারবে না। এই সমস্ত ফতোয়া দিয়ে যে সমস্ত মৌলবীরা এগুলো জায়েজ করেছে, ঠিক এই সমস্ত মৌলবীরা, এরা সমাজের দুশ্মন, ইসলাম তো সস্তা নয়। লাইসাল খাবার কাল মুআয়্যানা, চোখে দেখা কানে শোনা কোশ্চিন কাল এক নয়, হাদিসটা মনে রেখে দিয়ে সবসময়, কানে শোনো রেডিওর খবর আর চোখে দেখো টিভির খবর, কোনটা বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করে? নিঃসন্দেহে যেটা দেখো চোখে ওটা বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করে। এগুলি তোমরা নিজেরা স্বীকার করো অথচ আমল করো না। সহশিক্ষা চলছে স্কুলে, চলছে মাদ্রাসাতে, চলছে হাই স্কুলে, চলছে সব জায়গায়। ওদিকে মুখে বলা হচ্ছে খবরদার ধর্ষণ করো না, আহা কি চমৎকার, কি করবো বাবা, কি করতে হবে? আম তুমি খোসা ছিলে ফেলে রেখে দেবা আর মাসি বসবে না, ও নসিহত করলে মাসি পালাবে নাকি? এই হল দেশের অবস্থা। স্বভাব বৃদ্ধ কাজ করলে ধ্বংস হয়ে যেতে হবে, সমাজ বিচ্ছেদ হচ্ছে, শিক্ষিত সমাজগুলো বেশি নষ্ট হয়ে যাচ্ছে, এরা তো আসলে শিক্ষিত নয়, এরা কুশিক্ষা শিক্ষিত হয়েছে, ফলে করোনা হাদিস এদের কাছে খুবই অপাঙ্ক্ত বিষয়। এই একটা বড় কারণ হল পর্দাহীনতা, দ্বিতীয় কারণ হল সহশিক্ষা, তৃতীয় কারণ হল টেলিভিশন আর ভিডিও আর মোবাইল। এ মানুষের ধ্বংসের এক একটা শয়তান উপাদান এসে হাজির হয়ে গেছে। ছেলেরা ঘরে বসে কি করে না গেলে বাপ মা বুঝতেই পারে, একটি পাঠবি কেটা বোঝো, আমি তো বুঝি না, আপনি আর কি বলবেন? তো ছেলে যদি নিজের ইচ্ছায় ভালো না হয়, ওই মোবাইলের অত্যাচার থেকে বাঁচানোর কোন ক্ষমতা বাপ মার নাই, ওর মধ্যে হেন কোন পাপ নেই যে মোবাইলের মধ্যে নাই। কোরআনের কথা শোনেন, ইসমুহমা ইসমুহমা আকবর মিন নাফইহিমা, মদ এবং জুয়ার মধ্যে যে গুনাহ আছে, যে ক্ষতি আছে, তার উপকারের চাইতে অধিক। কোরআনের এই আয়াতে বলে দিচ্ছে যে কোনো খারাপ জিনিসের মধ্যে কিছু না কিছু ভালো আছে, ঠিক না? মোবাইল নিঃসন্দেহে একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এই ভালোর মধ্যে এমন শয়তানি কাজ ঢুকিয়ে দিছে যে পুরো ওই মদের চেয়ে খারাপ হয়ে গেছে। বগুড়ার জেলখানায় বিকেলে একটু আমার হাঁটার অনুমতি ছিল, দয়া করে দিতে জেলখানায় একটু খাতির করতে বোধ হয় নাকি আল্লাহ জানে, একাই হাঁটতাম আর কেউ না। যত পুলিশ গার্ড ওরা আমাকে ভক্ত, জেলি আমার কাছে ওয়াশ শোনে, যত হাঁটি তত ওয়াশ করি। তো আমাদের নৌত্রীর একজন, বায়ার একজন, আর কাটাখালি একজন, ওরা নতুন ঢুকেছে, তিনটা হলো, দুটো হলো বিএ পাস, একটা হলো কামেল পাস। যাই বেটা, তোরা এখানে জুডিশিয়াল সালা তাদের করো না কেন, কামাল পাস করছে এমনি এমনি। স্যার চাকরি থাকবে না। যাই বেটা চাকরি। লাকিলি ওই দিন জেলা সাহেব ভিতর ঢুকে, উনি রাউন্ডে ঢুকে, আমাদের জেলা সাহেব আপনি কিন্তু জাহান্নামে যাবেন। কেন কেন স্যার? আপনার ভয়ে এরা সালাত আদায় করে না। কই না তো আমি নিশ্চিত করেন তো, এই বেটা কবে নিশ্চিত করলাম তোমাকে? ও কত বলে না, আমাদের শয়তানের বাচ্চা শয়তান, তুমি কামাল পাস করে ধোকা দিচ্ছ। জেলা সাহেব বল, জেলা সাহেব বলে সামনা সামনে বলে দিলাম। তারপর তো আমি লেগে গেলাম পিছনে, এই বেটা কাল থেকে পলিথিন এসে পকেটের মধ্যে পলিথিন ফেলে এখানে আমার সামনে সালাত আদায় করবে। কি আর করবে, এখন বয়স্ক যারা কারারক্ষী আছে পুলিশ, তা আমাকে বলছে স্যার এই একদম বদ। কেন? ও কাছে মোবাইল আছে, আমরা ডিউটি সেরে রাত বড় বড় দেখি ওই মোবাইলের মধ্যে কিসব দেখে। আচ্ছা, এই এসব মোবাইল এদেরকে চরিত্র ধ্বংস করেছে। জেলা সাহেব আসলে পরে, জেলা সাহেব এদেরকে মোবাইল সব প্রয়োগ করে নেন, ঠিক আছে, রেখে দেন বেলখান, কোন মোবাইল দরকার নেই। কেন স্যার, তোর মধ্যে কি আছে জানান আপনি? তো না তো আমি তো মোবাইলটি বাড়ি বুঝি না। ও আপনি আমার মতো হয়েছেন তো, তার 40 সালে মানুষ সব ওটা ওটা বুড়ো বয়স্ক মানুষ, ওর মধ্যে 120 সাপের বিষ লুকিয়ে আছে, তাই নাকি? ইয়ংগুলো দেখি সব পকেটে মোবাইল, বুড়ো গুলো মোবাইল নাই, তাই মোবাইল হলো দুশ্মন সর্বাষ্টদের সমাজটাকে। ফলে মোবাইলের প্রেম দেখেন না পত্রিকায় কোথাকার কে, তা ঠিক নাই, ধ্বংস হচ্ছে সমাজ। সাবধান, সমাজকে ধ্বংস করার জন্য এইসব বিষয়গুলি সব কোরআন হাদিস থেকে দূরে চলে যাওয়ার ফসল মাত্র। সহশিক্ষা বন্ধ করুন, পর্দাহীনতা বন্ধ করেন, নিজের ফ্যামিলি থেকে পর্দা তৈরি করেন। দেওয়ারের সঙ্গে, ভাসির সঙ্গে ভাবির কতই না খাতির। হাদিস বলা হচ্ছে আলহামুল মৌত, দেওয়ার মানে মৃত্যু, দেওয়ার সঙ্গে ভাবির খাতির হওয়া মানে ভাবি ধ্বংস হয়ে যাবে। পর্দা নাই, পরিবারে যদি পর্দা না থাকে বাইরে কি পর্দা হবে নাকি? সাবধান থাকবেন, ননদ ভাসুর দেওয়ার থেকে যারা মহিলা আছেন নিজে হেফাজত করুন। মনে রাখবেন জেনা শুধুমাত্র ওইটা নয়, জেনা শুধু দৈহিক জেনাকে জেনা বলা হয় না, চোখে দৃষ্টির মাধ্যমে জেনা হয়, মিষ্টি কথার মাধ্যমে জেনা হয়, কানে মিষ্টি কথা শোনার মাধ্যমে জেনা হয়, হাতে হাতে লাগ লাগার মাধ্যমে জেনা হয়। প্রতিটি জেনার ব্যাপারে কেমন ধরনের জিজ্ঞাসিত হবে, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কানা উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে, হে চোখ তুমি কি দেখেছিলে, হে কান তুমি কি শুনেছিলে, হে হৃদয় তুমি কি কল্পনা করেছিলে, সবই হিসাব হবে সেদিন। অত সাবধান। এরপরে সর্বশেষ যে বিষয়টি বলব, আমাদের পারস্পরিক সমাজ টিকিয়ে রাখার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হল আমাদের একটা হাদিস মনে রাখা। অনেক বাড়িতে বড় বড় মেয়ে পড়ে আছে, বিয়ে হচ্ছে না। আর একটা কুসংস্কার আছে এই দেশে, একবার যদি কারো বিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, হতে তো পারে, ওর আর বিয়ে হবে না। ও এমনি এটা কি, একবার বিয়ে হয়েছিল বাস, ছেলেরা সব মুখ ফিরে নেবে। এ কারণে বহু বাড়িতে অশান্তি বিরাজ করছে। হাদিসটা মনে রাখেন, وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي رواه البيهقي في الشعب باسناد حسن لطرقه। মনে রেখো, যখন তুমি বিবাহ করবে তখন তোমার দিনের অর্ধেক পূর্ণ করলে, এখন তুমি দেখো বাকি অর্ধেক তুমি কিভাবে পূর্ণ করবে। বিবাহ বিষয়টি শুধুমাত্র সাময়িক কোন মেরিমেন্টের ব্যাপার নয়, খুশির ব্যাপার নয়, এটা একটা পবিত্র ইবাদতের মতো। আমার পূর্ণ ইমানদার হওয়ার জন্য বিবাহ আমার জীবনের অর্ধেক, বাকি অর্ধেক তুমি কিভাবে করবে তুমি দেখো, তার মানে ওটাও ইমানের সঙ্গে চলতে হবে। এই হাদিসটা সবসময় মনে রাখবেন, বিবাহটা ইবাদত, বিবাহের মাধ্যমে আমরা মানব বংশ বৃদ্ধির সোপানে চলে যাই। এর মাধ্যমে সৃষ্টি হবে, যত নবী রসুল সবাই বাপমার মাধ্যমে দুনিয়াতে এসেছেন। অতএব বিবাহের মাধ্যমেই আগামী দিনে এই সমাজের নেতা সৃষ্টি হবে, আগামী দিনে সমাজের শিক্ষক, প্রফেসর, আইনজীবী, যত বড় বড় মানুষ আপনারা দেখছেন, গুণী জ্ঞানী, সবই সৃষ্টি হয় বিবাহের মাধ্যমে। অতএব সেই বিবাহকে হালকা করে দেখার উপায় নাই, এটা হল ইমানের অর্ধেক। এই ইমান এই জিনিসটা যদি মাথায় থাকে, দায় দায়িত্ব যদি মনে থাকে, তাহলে স্বামী স্ত্রী পরস্পরের ছোটখাটো ত্রুটিগুলোকে আমরা পরস্পর যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাহলে এই সমাজে শান্তি আসবে। যদি আমরা পরস্পরকে ক্ষমা করতে না পারি, তাহলে আমরা কশ্চিনকালের সমাজে শান্তি আনতে পারব না। আমিও যেমন দোষ করতে পারি, আমার স্ত্রীও ঠিক তেমনি দোষ করতে পারেন, তাই না? নির্দোষ তো কোনো মানুষ নাই। অতএব পরস্পরকে ক্ষমা করার জন্য অভ্যাস সৃষ্টি করুন। এক্ষেত্রে ওমর ফারুকের ছোট্ট একটা ঘটনা আপনাদের মনে করে দিয়ে শেষ করে দিচ্ছি। একজন লোক এসে ওমর ফারুককে অভিযোগ করছে, হে ওমর, বউ এতই মুখরা, সুবহানাল্লাহ, তার চোটে বাড়ি থাকতে পারি না, তা আপনি খলিফা, আপনাকে সেটা কাকে বলবো? ওমর বলছে, আসো আমার সাথে। বাড়িতে নিয়ে গেছে, বাইরে বারান্দায় বসে আছেন, ভিতর থেকে গর্জন তর্জন শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে ওমর আস্তে আস্তে হাঁটতেছেন ওই লোকটা ঘাটাতে, কিচ্ছু বলছে না। বেশ কিছুক্ষণ পরে, এই তুমি কি শুনতে পাচ্ছ কোনো কণ্ঠ? হ্যাঁ, কি ব্যাপার? বাপরে বাপ, শুনে রাখো, ওটা আমার স্ত্রী, তবু আমি তার জন্যই যাবতীয় কষ্ট করি, তার সন্তানের ভরণ পোষণের জন্য। আমি ইসলাম জগতের খলিফা, আল্লাহ রাসূল বলেছেন ওমর যে পথে যায় ইবলিশ সে পথে পালিয়ে যায়, আমার ভয়ে রোমক সম্রাট থরথরে কাঁপে, আর আমি আমার স্ত্রীর মুখের সামনে দাঁড়াতে পারি না। কেন হজম করে জানো? আমার সন্তানের মা সে। দুই নম্বর, আমার সন্তানের রাতের বেলায় মেথুরানি করে সে, যখন আমার বাচ্চা পায়খানা করে ওই ওই ওই স্ত্রী সেটা সাফ করে, আমি কিন্তু জীবনে করি না। তিন নম্বর, সেটা ফ্রি ধোপা, আমার কাপড় সে ধুয়ে দেয়, আমাকে ধুইতে হয় না। চার নম্বর, এই সংসার যদি দেখতে হইতো খেলাফত চালাতে পারতাম না, সংসার যায় প্রতিও দায় দায়িত্ব ওই মহিলার উপরে। এতটা উপকার যে করে, তার একটু কঠোর কথা কি শোনা উচিত নয়? তো ওই লোকটা বলছে, হে খলিফা, উপদেশ পেয়েছি, আর দরকার নাই, এর চেয়ে আমার বউ অনেক ভালো। হলো, অতএব হে পুরুষ সমাজ, নারীদেরকে ক্ষমা করো। হে নারী সমাজ, স্বামীদেরকে তোমার জীবনের পবিত্র স্থান বলে মনে রাখো। তোমার স্বামী যদি কিয়ামত মাঠে তোমার জন্য সুপারিশ না করে, কোনো নারী জান্নাত পাবে না। ঠিক অনুরূপভাবে স্ত্রী যদি স্বামীর জন্য সুপারিশ না করে, সেদিন ওই কোনো স্বামীও জান্নাত পাবে না। অতএব পরস্পরের মহব্বতের ভালোবাসার মাধ্যমে সমাজ তৈরি রাখো। আইন দিয়ে কশ্চিনকালে সমাজে শান্তি আনতে পারবে না। হে হাসিনা, মনে রেখে দেওয়া, প্রধানমন্ত্রী মহিলা হইতে পারো, তুমি এখনো সত্যিকার অর্থে ইসলামী মহিলা নও। তোমার মাথার পর্দা থাকতে পারে, মাথার ঝুমটি থাকতে পারে, ঘুমটা থাকতে পারে, তোমার রন্ত্রের ঘুমটা সৃষ্টি করো আগে। সারা বাংলাদেশে অশান্তির মূল কারণ হলো তোমার আইনগুলা, আইনগুলো বাতিল করো। আমার মেয়েরা বোরকা পরে স্কুলে যাবে, কলেজ যাবে, সবই করবে। সহশিক্ষা বাতিল করো, মেয়েদের পৃথক প্রতিষ্ঠান করো, ছেলেদের পৃথক প্রতিষ্ঠান করো, তাদের কর্মসংস্থান পৃথক করে দাও। আজকে গার্মেন্টসে মেয়েগুলো ধর্ষিত হচ্ছে সমানে, তারা লজ্জায় মানুষকে বলতে পারে না। কেন পুরুষ লোকেরা তাদের নেতৃত্ব দিবে? পুরুষ কর্মকর্তার অধীনে একজন কেন মহিলা চাকরি করবে? ক্ষমতার নাম করে সুড়সুড়ি দিয়ে আমাদের মা বোনদেরকে ঘরের দায়িত্ব পালন করা থেকে বের করে নিয়ে তাদেরকে বাইরের দায়িত্ব পালন করানো হচ্ছে। ফলে লাভ হচ্ছে কি জানেন? আপনি যান এই বিন্দুর মোড়ে, পুরুষ লোক ঠ্যাঙে ঠ্যাং হাত দিয়ে বসে আছে, কি ব্যাপার কাজ? যেই বাড়ি যে বলবে কি আজকে কাজ হয়নি, মেয়েটা মহিলা ওর স্ত্রী ধুমছে খাটছে, পরে বাড়ি কাজ করে খায়, এসে বলবে টাকা দে, মদ কিনবে, হিরোইন খাবে। জানে আমার বউ তো কাজ করে, আমার কাজ না করলেও চলবে। নারীরা কাজ করাতে লাভ হয়েছে, এই পুরুষগুলো অলস হয়ে গেছে। হে পুরুষ সমাজ, যদি নারীর তুমি ভরণ পোষণ দিতে না পারো, ধিক তোমার পৌরুষ। কোরআন হাদিস মেনে চলো, দুনিয়া আখেরাতে শান্তি পাবে, নইলে দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংসার গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।